আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে, মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলা কাগজে, কাগজে আমার প্রথম পাওয়া আঁকার খাতা, আমার প্রথম লেখা কবিতা, সেই ছেলেবেলার স্বপ্ন হাজার, গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে, মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলা কাগজে, কাগজে মাঝিরে